গোবর্ধন গিরি বড় কেবল নির্জন স্থল, গোবর্ধন গিরি বড় কেবল নির্জন স্থল, রায়কানু করিবে শয়নে, রায়কানু করিবে শয়নে, ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, সুখময় রাতুর চরণে, সুখময় রাতুর চরণে, কনক সম্পুট করি কালপুর তাম্বুল ভরি, কনক সম্পুট করি কালপুর তাম্বুল ভরি, যোগাইব বদন কমলে, যোগাইব বদন কমলে, মণিময় কিঙ্কিনি রানানুপুর আনি, মণিময় কিঙ্কিনি রানানুপুর আনি, পরাইব চরণ যুগলে, পরাইব চরণ যুগলে, কনক কটোরা পুরি সুগন্ধি চন্দন ভরি, কনক কটোরা পুরি সুগন্ধি চন্দন ভরি, দংহারকার শ্রীঅঙ্গে ডালিব, দংহারকার শ্রীঅঙ্গে ডালিব, গুরু রূপা সকিবামে ত্রিভঙ্গ ভঙ্গি মাথামে, গুরু রূপা সকিবামে ত্রিভঙ্গ ভঙ্গি মাথামে, চামারের বতাস করিব, চামারের বতাস করিব, দংহার কমাল আঙ্কি পুলক হইয়া দেখি, দংহার কমল আঙ্কি পুলক হইয়া দেখি, দুঙ্গুম পদ পরশিব করে, দুঙ্গুম পদ পরশিব করে, চৈতন্য দাসের দাস মনে মাত্র অভিলাষ, চৈতন্য দাসের দাস মনে মাত্র অভিলাষ, নারোত্তম দাসে সদাসপুরে, নারোত্তম দাসে সদাসপুরে,